Book 2 45 45 45 في السينما سينما هولي سينما هولي نريد الذهاب إلى السينما আমরা সিনেমায় যেতে চাই আমরা সিনেমায় যেতে চাই اليوم يعرض فيلم جيد আজকে একটা ভালো ফিল্ম বা ছবি চলছে আজকে একটা ভালো ফিল্ম বা ছবি চলছে الفيلم جديد تماما ফিল্মটা বা ছবিটা একদম নতুন ফিল্মটা বা ছবিটা একদম নতুন أين شباك التذاكر ক্যাশ রেজিস্টার কোথায় ক্যাশ রেজিস্টার কোথায় هل ما زال توجد اماكن خاليه এখনো কি কোনো সিট খালি আছে এখনো কি কোনো সিট খালি আছে بكم تذاكر الدخول টিকেটের দাম কত টিকেটের দাম কত متى يبدا العرض ফিল্ম বা ছবি কখন শুরু হয় ফিল্ম বা ছবি কখন শুরু হয় كم يدوم الفيلم ফিল্ম বা ছবি কতক্ষণ ধরে চলবে ফিল্ম বা ছবি কতক্ষণ ধরে চলবে هل يمكن حجز تذاكر টিকিট সংরক্ষণ করা যাবে টিকিট সংরক্ষণ করা যাবে اريد ان اجلس في الخلف আমি সবথেকে পিছনে বসতে চাই আমি সব থেকে পিছনে বসতে চাই اريد ان اجلس في الامام আমি সামনে বসতে চাই আমি সামনে বসতে চাই اريد ان اجلس في الوسط আমি মাঝখানে বসতে চাই আমি মাঝখানে বসতে চাই كان الفيلم مثيرا ফিল্মটা আকর্ষণীয় ছিল ফিল্মটা আকর্ষণীয় ছিল لم يكن الفيلم مملا ফিল্মটা একঘে ছিল না ফিল্মটা একঘে ছিল না لكن الكتاب المأخوذ عنه الفيلم كان أفضل কিন্তু যে বইয়ের উপর ভিত্তি করে ফিল্মটা তৈরি হয়েছিল সেটা আরো ভালো ছিল কিন্তু যে বইয়ের উপর ভিত্তি করে ফিল্মটা তৈরি হয়েছিল সেটা আরো ভালো ছিল كيف كانت الموسيقى সঙ্গীত কি রকম ছিল সঙ্গীত কি রকম ছিল كيف كان الممثلون অভিনয় কেমন ছিল অভিনয় কেমন ছিল هل كانت هناك ترجمه حواريه بالانجليزيه ইংরেজি ভাষায় সাবটাইটেল ছিল ইংরেজি ভাষায় সাবটাইটেল ছিল الرجاء الذهاب إلى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية